বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب الحيث إلا في رضا ربي السماء عرفت الله حلو حلو حلو حياتي عرفت الله। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়িনা মীসাকাহুম মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মীসাকান গালিযা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। সূরা আহজাবের আয়াত নম্বর 7, এখান থেকে আমরা তাফসীর শুরু করব। তাতে উল্লেখ করেছেন কয়েকজন নবীর কথা, যারা দৃঢ় প্রতিজ্ঞ রাসূল, যারা দৃঢ় সংকল্প সম্পন্ন রাসূল। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ আখাযনা মিনান নাবিয়িনা মীসাকাহুম, স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে তাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা দিনকে নিজে মেনে চলবে এবং আল্লাহর দিনকে মানব জাতি পর্যন্ত, নিজ নিজ জাতি পর্যন্ত পৌঁছালো। ওয়া মিনকা, এবং হে নবী, তোমার কাছেও নিয়েছিলাম এই অঙ্গীকার যে তুমি সুন্দররূপে আমার দিনকে মানব জাতির কাছে পৌঁছে দেবে। ওয়া মিন নূহিন, নূহের কাছে নিয়েছিলাম। ওয়া ইব্রাহিম, ইব্রাহিমের কাছে নিয়েছিলাম অঙ্গীকার। মূসার কাছে নিয়েছিলাম। ওয়া ঈসা ইবনে মারইয়াম, আর মরিয়াম পুত্র ঈসার কাছেও নিয়েছিলাম। পাঁচজন নবীর কথা আল্লাহ উল্লেখ করলেন। ওয়া আখাযনা মিনহুম মীসাকান গালিযা, এবং তাদের কাছ থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। লিয়াসআলা সাদিকিন আন সিদকিহিম, যাতে করে আল্লাহ পাক এর পরিণাম স্বরূপ সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করেন কিয়ামতের দিন, যে হে নবীরা, তোমরা নিজ নিজ জাতিকে আমার দিন তাওহীদ পৌঁছে দিয়েছিলে কিনা, শিরক থেকে সতর্ক করেছিলে কিনা, পাপের রাস্তা থেকে সাবধান করেছিলে কিনা। আল্লাহ পাক জিজ্ঞেস করেন প্রত্যেক রাসূলকে। ওয়া কাফেরিন আযাবান আলিমা, এবং কাফের অস্বীকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রীহান ওয়া জুনুদাল লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তাআমালুনা বাসীরা। এখান থেকে আহজাবের যুদ্ধ, যার অপর নাম খন্দকের যুদ্ধ, এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ এই জন্য যে খন্দক মানে পরীক্ষা, গর্ত খনন করা। মদিনার একটি দিক, যেই দিক থেকে কাফেররা মদিনার উপর আক্রমণ করে ভিতরে ঢুকতে পারে, দুই পাহাড়ের মাঝখানে কিছুটা জায়গা, এই জায়গায় পরীক্ষা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছিলেন এই প্রস্তাব এবং তার বাস্তবায়ন করে সাহাবায়ে কেরামদেরকে নিজেও এই পরীক্ষা খননে অংশ নিয়েছেন। এই জন্য খন্দক বলা হয় এই যুদ্ধকে। আর এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ এই জন্য বলা, হিজ মানে একটি দল আর আহজাব মানে বহু দল। এখানে কাফেরদের বহু দল সম্মিলিত বাহিনী মদিনার উপর আক্রমণ করার উদ্দেশ্যে ছিল, সেই জন্য এই যুদ্ধকে গাজওয়াতুল আহজাব বা আহজাবের যুদ্ধ বলা হয়। আল্লাহ পাক এই আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে এই আহজাব বা খন্দকের যুদ্ধের অবস্থা তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, উযকুরু নিয়মাতাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো, আলাইকুম, যা তোমাদের উপর আল্লাহ করেছেন। ইজ্জাআতকুম জুনুদুন, স্মরণ করো যখন তোমাদের ওপর আক্রমণ করে এসেছিল সেনাবাহিনী। ফারসালনা আলাইহিম রিহান, তখন আমি ওই কাফের সেনাবাহিনীর ওপর ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম, রিহ ঠান্ডা, আর ঠান্ডার সাথে ঝড়ো হাওয়া। ও জুনুদান, এবং এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম আমার, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখোনি। প্রথম সেনাবাহিনী, যে সেনাবাহিনী তোমাদের ওপর হানা দেওয়ার জন্য এসেছিল, ওরা ছিল, এটা হচ্ছে কাফেরদের বোঝানো হয়েছে। আর এমন সেনাবাহিনী যাদেরকে দেখোনি, অর্থাৎ মালায়েকা, ফেরেশতাগণ, আমি ফেরেশতা নামিয়েছিলাম তোমাদের সাহায্য সহযোগিতার জন্য। ওয়াকান আল্লাহ বিমা তাআমালুনা বাসীরা, তোমরা যা কিছু করো আল্লাহ পাক সব কিছু দেখেন। ইজ জাউকুম মিন ফাওকিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 10 এ এই অবস্থাটাকে তুলে ধরেছেন, কি পরিস্থিতি হয়েছিল যে সময় যতগুলি আরব কাফের গোত্র সবগুলি চারিদিক থেকে এসছে, পূর্ব দিক থেকে এসছে, মক্কার দিক থেকে এসছে, খাইবার থেকে ইহুদিরা এসছে, বনু নাজির যারা নির্বাসিত হয়েছিল মদিনা থেকে তাদের বদমাইশির কারণে তারা এসছে, চারিদিক থেকে ঘেরাও করেছে প্রায় 10-12 হাজার সেনাবাহিনী কাফেরদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে সংখ্যা মাত্র 3 হাজার। আল্লাহ পাক ওই সময় যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল, আতঙ্ক সৃষ্টি হয়েছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, আর এই দিকে আবার ভিতর খবর পাচ্ছেন যে কোরাইজা গোত্র যে একটি গোত্র এখনো মদিনায় থেকে গেছে, এরা পেছন দিক থেকে ষড়যন্ত্র শুরু করেছে, এরাও সাথ দেব দেব প্রস্তুতি নিয়ে আছে। সেই সময়ের আল্লাপাক ছবি অঙ্কন করেছেন, ইজ জাউকুম মিন ফাওকুকুম, যখন এই কাফের সেনাবাহিনী তোমাদের ওপর দিক থেকেও এসেছিল, নাজদ উঁচু এলাকা এই দিক থেকেও গিয়েছিল, নাজদ কাসিম রিয়াজ এসব এলাকাকে নাজদ বলা হয়, উঁচু এলাকাকে আরবি ভাষা নাজদ বলা হয়, যেমন আমাদের ভাষায় উঁচু এলাকা। অমিন আসফালা মিনকুম, আর তোমাদের নিচু দিক থেকে এসেছিল, মানে ওই মক্কার দিক থেকে এসেছিল, ওয়াই জাগাতিল আবসার, যখন ভয়ে তোমাদের দৃষ্টিগুলি স্থির হয়ে গেছিল, মানুষ যখন খুব ভয়ে ভীত হয় তখন চোখ স্থির হয়ে যায়, চমকে উঠে, এমন চমকে যায় যে হুঁশ দিশা থাকে না, ডানে বামে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই পরিস্থিতি তোমাদের তৈরি হয়েছিল। বালাগাতিল কলুবুল হানাজের, আর তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়েছিল, তোমাদের আত্মা প্রাণ একেবারে এখানে চলে এসছে, মরো মরো অবস্থা, দুশ্চিন্তায়, ওয়াতাজুন্নুনা বিল্লাহি জুনুনা, আর আল্লাহ সম্পর্কে বহু রকমের ধ্যান ধারণা করা শুরু করেছিল যে আল্লাহ যে কি করলো, বাঁচবো কি বাঁচবো না, পরিবারের যে কি হবে, সব ছেলে মেয়েকে রেখে এসছি বাড়িতে, ওই দিক থেকে পিছন দিকে কোরাইজা রাস্তা খুলে দিলে তো ওই দিক থেকে কাফেররা ঢুকে পড়বে, বিশ্বাসঘাতকতা করলে কি যে হবে। হুনালিক আবতুলিয়াল মুমিন, আল্লাহ বলছেন এই সময় মুমিনদেরকে বড়ই পরীক্ষায় ফেলা হয়েছিল সাহাবায়ে কেরামদের, অজুলজিলু জিলজালান শাদীদা, আর ভীষণ কম্পনে প্রকম্পিত করা হয়েছিল, বড়ই তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম মারাদ, মুনাফিকরা ভিতর মনোবল যাতে করে সাহাবায়ে কেরামের দুর্বল হয় এই কাজে লেগে আছে। স্মরণ করো যখন মুনাফিক কপটরা ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে সংশয়ের ব্যাধি রোগ, অর্থাৎ আল্লাহ পরকালে আসলে বিশ্বাসী নেই, মদিনায় থাকি বলে মুহাম্মদের কলিমা পড়েছি, আর সুবিধাবাদী দেখছে পরিস্থিতি খারাপ, এখন এদের সাথে মিলে যায় ভালো কাফেরদের সাথে, ওরা বলছিল এই মুনাফিক চরিত্রের লোকেরা, মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলু ইল্লা গুরুর, আল্লাহ এবং রসুল যা আমাদেরকে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে এগুলি একমাত্র প্রতারণা। এসে সাহাবায়ে কেরামদের কি আব্দুল্লাহ বিন মুনাফিক আর ওর সাথী সঙ্গীরা বলে, আরে তোমাদের নবী আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের, যে কিছুদিনের মধ্যে তোমরা রোম সাম্রাজ্য বিজয় করে পারস্য সাম্রাজ্যের ধনভণ্ডার তোমাদের কাছে চলে আসবে, আমরা নিজের মদিনার প্রতিরক্ষা করতে পারি না, কোথায় এসব কথাবার্তা বলে, এগুলো ধোকাবাজি কথা না, এইরকম করে বেড়ায় মনোবল ভাঙে যাতে। ওয়াইদ ক্বালাত তায়ফাতুম মিনহুম, আর মুনাফিকদের আরেকটি দল এসে বলছিল, ইয়া আহলা ইয়াসরিবা, হে মদিনাবাসীরা, মদিনার প্রাচীন নাম ছিল ইয়াসরিব, যেটি জাহিলি যুগের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করেননি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরতের সাথে সাথে এই শহরের নাম পাল্টিয়ে যায়, নাম হয়ে যায় মদিনাতুর রাসূল, আর তারপরে ওটাকে সংক্ষেপ করে দিয়ে ওর নাম হয়ে যায় আল মদিনা, রাসূলুল্লাহর শহর, মদিনা মানে সিটি শহর। হে ইয়াসরিব বাসীরা, মানে হে মদিনার লোকেরা, আওস খাজরাজ এসব লোকদেরকে বিভ্রান্ত করছে মুনাফিকরা, লা মুকাম লাকুম, তোমরা এখানে টিকতে পারবে না, তোমরা কোথায় 3,000 দুর্বল, আর এরা 10,000-12,000 টিকতে পারো, পালাও, লা মুকাম, ফারজেউ, ফিরে চলো, বাড়িতে যাও, নিজের ছেলে মেয়ের দেখাশোনা করো, নিজে নিজে বাড়ির চিন্তা করো, গোটা মদিনা চিন্তা করে লাভ নেই। ওয়াস্তা যেন ফারিকুম মিনহুমুন নবী, আর একদল মুনাফিক অন্য আরেকটু চরিত্রে ছিল, ওরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে বিশ্বাস করি, আল্লাহ পরকালে বিশ্বাস করি, কিন্তু পরিস্থিতি খারাপ, আর বাড়িতে কেউ নেই, ছোট ছোট বাচ্চাদের রেখে এসছি, আর আমার স্ত্রী আছে, কোনো বড় ছেলে নেই, ওদেরকে দেখাশোনা করবে, ওই দিক থেকে পিছন দিক দিয়ে যদি হামলা হয়ে যায় তো একটু অনুমতি দেন, আমরা এই পরিখার কাছে খন্দকের কাছে না থেকে আর বাড়িতে যাই, বাড়ি সামলাই, আসলে মুনাফিক থাকবে না রণক্ষেত্রে, সেই জন্য আল্লাহ বলছেন যে তাদের একদল, মানে মুনাফিকদের একদল অনুমতি চাইছিল নবীর কাছে, ইয়াকুলুন, আর বলছিল, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িগুলি অরক্ষিত, নিজের বাড়ির দেখাশোনার লোক নেই, আর এখানে বসে আছি, মাঠে পড়ে আছি, রোদ বাতাসে, অনুমতি দেন, যাই বাড়িতে যাই। আল্লাহ বলছেন আসলে তাদের বাড়ি ঘর অরক্ষিত ছিল না, আল্লাহ পাক রক্ষা করতে ওয়ালা। ইয়ুরিদুনা ইল্লা ফিরারা, এরা শুধু পালায়ন করতে চাইছিল, কেমন করে পালাবো। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আখতারিহা সুম্মা সুইলুল ফিতনাতা লা আতাউহা ওয়া মা তালাবাসু বিহা ইল্লা ইয়াসীরা। এই মুনাফিক চরিত্রের লোকেরা, এদের চরিত্র হচ্ছে এইরকম, আসলে দিনের সাহায্যে এরা থাকতে চায় না, কিন্তু যদি এদের শিরক কুফরি করার জন্য ডাক দেওয়া হইতো আর বাড়িতে যে কোনো সংকট থাক না কেন ছুটে আসত, ফিতনা লাগাইতে বাহাদুরেরা। আল্লাহ বলছেন ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আখতারিহা, যদি এদের কাছে শত্রুরা প্রবেশ করত, মানে এদের শহরে মদিনায় প্রবেশও করে যেত শত্রুরা, মিন আখতার ইহা চারপাশ থেকে মদিনার চারিদিক থেকে, সুম্মা সাইলুল ফিতনা তা অতঃপর শত্রু ঢুকে গেছে মদিনার ভিতরে, আর তারপরে যদি তাদেরকে বলা হইতো যে চলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, এইরকম কিছু করতে হবে। ফিতনার আর একটি অর্থ হচ্ছে, সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হচ্ছে শিরক আর কুফরি। তাদেরকে যদি শিরকি অনুষ্ঠানে আর কুফরি করতে বলা হইতো, ছাড়ো মোহাম্মদকে আর কোরআন ইসলাম ছাড়ো, চলো তোমাদের বাপদাদা ধর্মের অনুষ্ঠান আছে, এইরকম যদি ফিতনার জন্য শিরক কুফরের জন্য তাদেরকে ডাকা হইতো, লা আতাউহা অবশ্যই চলে আসতো, দৌড় দিয়ে ছুটে আসতো, ও বাড়ি আর ছেলে মেয়ে চিন্তা করতো না। ওমা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা, এই ক্ষেত্রে তারা মোটেই বিলম্ব করতো না, তখন আর কোনো বিলম্ব নেই। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন কাবুলু, অথচ এরা এর পূর্বে আল্লাহর সাথে ওয়াদা করেছিল কি, লাইওয়াল্লুনাল আদবার, যে তারা কোনো সময় কাফের মুশরিকদেরকে পৃষ্ঠ দেশ প্রদর্শন করবে না, কখনো তারা কাফেরদেরকে পিঠ দেখিয়ে পালাবে না রণক্ষেত্র থেকে। হয়েছিল ঘটনা এই যে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 313 জনকে নিয়ে বিজয় লাভ করে আসলেন, আর গনিমতের ধন সম্পদ পেলেন, সেগুলি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করলেন। মুনাফিকরা ওতে শরীক হয়নি, শরীক হতে পারেনি, তো দেখলো যে আরে বড় বড় অঙ্কের টাকা পয়সা তো ছুটে গেল, পেলাম না। আচ্ছা এবার দেখা যাবে ইয়া রাসূলুল্লাহ, এবার যখন আপনার জিহাদ হবে, যুদ্ধ হবে, তখন আর পিছনে থাকবো না, আপনার সাথে থাকবো, ডানে বামে থাকবো। এ অঙ্গীকার করেছিল, কিন্তু এ অঙ্গীকার তারা খন্দকের সময় এসে ভুলে গেছে, আবার মুনাফিকি চরিত্র। আল্লাহ বলছেন ওয়াকানা আহাদুল্লাহ মাসউলা, আর আল্লাহর এই প্রতিশ্রুতি সম্পর্কে অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের উপর সমূহ মেনে চলার গুরুত্ব কি, ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন, আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ তার মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন, এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইসলামই একমাত্র রাস্তা, প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে। জাফর বিন মুহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, হারুন হোসেনের উপস্থাপনায় ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা, প্রতি শনিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces my question. He listens. My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran an authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dial Korun Dr. Zakir K. Prati Shonibar, Raat 6:30, Aap Puno Shamprachar, Shokal 9:30, Bangladeshe, Peace TV, Banglaaye. The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddus, Assalamu al-Mu'min. blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown and your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 16 তে ইরশাদ করেছেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউতি আও আল কতল মৃত্যুর ভয়ে যুদ্ধে যাব, নিহত হয়ে যাব, মরে যাব, না বাড়িতে বসে থাকবো মহিলাদের মতো কাপুরুষের মতো, ওতেই নিরাপদ থাকবো, এই কথা যদি চিন্তা করো এটা আসলে কোনো কাজে আসবে না। যখন যার মত আছে পৌঁছিবে। যদি রণক্ষেত্র থেকে বেঁচেও যাও তো যখন নির্ধারিত সময় শেষ হবে তখন অবশ্যই মত চলে আসবে। যদি এটাও হয় তবু তোমাদেরকে অল্প সময় ছাড়া ভোগের সুযোগ আর দেওয়া হবে না, সামান্য ভোগের সুযোগ দেওয়া হবে। হে নবী, তাদেরকে আরো জানিয়ে দাও যে আল্লাহর কবল থেকে তোমাদেরকে কে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে। আল্লাহ যদি তোমাদের অনিষ্ট চান অথবা তোমাদের সাথে কোনো কল্যাণের ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করলে কেউ অকল্যাণ করতে পারে না। আর আল্লাহ যদি তোমাদেরকে বিপদ আপদে নিমজ্জিত করতে চান কেউ রক্ষা করতে পারে না। ওয়ালা ইয়াজিদুন লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং তারা নিজেদের আল্লাহকে বাদ দিয়ে কোনো না পৃষ্ঠপোষক পাবে না কোনো সাহায্যকারী পাবে। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন মুনাফিকদের সম্পর্কে, সব মুনাফিকদের মুখোশ খুলে দেওয়া হচ্ছে এসব আয়াত। এই আহজাবের যুদ্ধের মাধ্যমে মোনাফেক কারা একেবারে চিহ্নিত হয়ে গেছিল। তার আগে পর্যন্ত লুকি লুকি ছিল, নামাজ পড়তো, কালিমা পড়তো, নবীর কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলতো, চিনবেন কি করে? হ্যাঁ, কিন্তু চেনা যায় কখন, যখন এইরকম সংকটের মুহূর্ত আসে তখন চেনা যায়। আল্লাহ পাক আরো বলছেন যে কাদ ইয়ালামুল্লাহুল মুআউ্বিকিনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ভালো কাজে বাধা সৃষ্টিকারী, আর নিজের আত্মীয় স্বজন ভাইদেরকে সাথী সঙ্গীদেরকে এই ধরনের কথা বলি যে হালুম্মা ইলাইনা, দেখো আমাদের সাথে এসো, বাদ দাও মুহাম্মাদের সাথে, এদের সাথে থাকলে মরতে হবে। ওয়ালা ইয়াতুন আল বাসা ইল্লা কালিলা, এরা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে সামান্যই এসে থাক, আসতে চায় না, আসলেও দেখাবার জন্য আসে। আল্লাহ বলছেন আশি হাতান আলাইকুম, তোমাদের ক্ষেত্রে এরা বড়ই কৃপণ, তোমাদের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত কৃপণতা এদের মধ্যে আছে। কোনো মুসলিমে সাহায্য করতে চায় না মোনাফেক। মোনাফেক চরিত্রের মানুষ যুগে যুগে যারাই থাকবে দেখবেন যেখানে ইসলামের ক্ষতি ওখানে আছে, ইসলামের ক্ষতি হলে খুশি হবে, মুসলিমদের ক্ষতি হলেই খুশি হবে তাতে, এবং যেখানে মুসলিমদের কিছু লাভের দিক আছে ওখানে নেই। কাফের স্বার্থে কাজ করবে, ইসলামের স্বার্থে কাজ করবে না, মুসলিমের স্বার্থে কাজ করবে। আল্লাহ পাক বলছেন যেহেতু বেঁচে থাকতে চায় আর ভালো করে বুঝতে পারছে যে মরে গেলে তারা শাহাদাত পাবে না, হ্যাঁ ভালো পথে তো তারা নেই, অন্তরে তো কপটতা ঢুকে আছে, সেই জন্য যখন মতের আশঙ্কা হয় যে এইরকম পরিস্থিতিতে বাঁচবো না মনে হয়, তখন হুশ হারিয়ে ফেলে। আল্লাহ পাক বলছে ফায়দা যে আল খৌফ, যখন ভয় ভীতি আসে, রায় তাহম, তখন তুমি মুনাফিক কপটদেরকে দেখবে, ইয়ানজুরুনা ইলাইক, হে নবী জানো তারা তোমার দিকে তাকাচ্ছে, তাদুরু আয়ুনহুম কাল্লাযী ইউখশা আলাইহি মিনাল মউত, মৃত্যুর ভয়ে যেমন বেহুশ ব্যক্তির চোখ বড় বড় হয়ে যায়, তাই না? মতের মুহূর্ত যখন চলে আসে আর বাঁচব না, তখন ভয়ে ভীত যেমন হয়ে যায়, বেহুশ হয়ে চোখ বড় বড় করে দেয়, ওই রকম এদের অবস্থা হয়। ফায়দা জাহাবাল খৌফ, আর যখনই ভীতি দূর হয়ে যায় আর কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই, সালাকুকুম বিআলসানাতিন হেদাদিন, তখন শীঘ্রই তারা হে নবী হে মুমিন মুসলিমরা তোমাদের সাথে সাক্ষাৎ করে বড়ই মিষ্টভাষী হয়ে, বিআলসানাতিন হেদাদিন বড় তেজ তীক্ষ্ণ বাকশক্তি নিয়ে জবান নিয়ে, তার মানে কথা খুব মিষ্টি মিষ্টি, তখন তোমাদেরকে খুশি করার জন্য কথা খুব মিষ্টি তাদের, আর ক্ষতি করতে পারলে যে কোনো সময় ছেড়ে দেবে না। আশি হাতান আলাল খাইর, আর তারা ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে অত্যন্ত লোভী। খাইর মানে এখানে দুনিয়ার কল্যাণকে বোঝানো হয়েছে, অর্থাৎ ধন সম্পদ যেখানে আছে ওই বদের যদি গনিমত ছুটে ধন সম্পদ ছুটেছে ওই জন্য বলেছিল যে এরপরে যাবো যাতে টাকা পয়সা ধন দৌলত পায়। আর এখানে দেখছি ওরা 10,000, আমরা যাবো, সুতরাং না পালাও এখান থেকে, কেটে পড়ো, এখানে মুসলিমরা ধন সম্পদ পাবে না, ও সব আশা নেই। আশি হাত আল খায়ের, ধন সম্পদের ক্ষেত্রে অত্যন্ত এদের লোভ লালসা। উলাই কাল্লাম ইউ মেনু, আল্লাহ বলছেন এরা আসলে মমিনই হয়নি, ইমানিনি আসেনি। আল্লাহ পাক মোনাফেকদের যারা বলতো নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে হে নবী নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল, কিন্তু অন্তরের সততার সাথে দিচ্ছেন, মুখে এক কথা বলতো আর অন্তরে বিশ্বাস ছিল না, এই জন্য আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন এরা ইমানিনি আসেনি আসলে। ফাহাবাতাল্লাহু আমালাহুম, সুতরাং আল্লাহ পাক তাদের আমলগুলিকে নিষ্ফল করে দিয়েছেন, বিনষ্ট করে দিয়েছেন। কুফরির অবস্থায় বড় নেফাক অন্তরের কপটতার অবস্থায় যারা ভালো আমল করবে, লোক দেখানো কাজ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবার জন্য, সাহাবায়ে কেরামকে দেখার জন্য, মুসলিম হয়ে মুসলিম পরিবেশে জীবনযাপনের জন্য, সুতরাং কিছুই পাবে না তারা। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য এটা সহজ, শাস্তি দেওয়া, হিসাব নেওয়া, আর কাউকে প্রতিদিন দেওয়া না দেওয়া আল্লাহর জন্য সহজ। ইয়াহসাবুন আল আহজাব লাম ইয়াযহাবু, আর এই মুনাফিকদের ধারণা যে সম্মিলিত বাহিনী এখনো যায়নি, ঝড়ো হাওয়া এসছে, আল্লাহ পাক এত ঝড়ো হাওয়া পাঠিয়েছিলেন, লম্বা ঘটনা আমরা বলছি না কারণ আমাদের তফসিরের সময় খুব অল্প। এক তো শীতের সময় প্রচন্ড শীত মদিনায়, আর যে সম্মিলিত বাহিনীর এসছে তারা তাঁবুর মধ্যে খোলা মাঠে খোলা জায়গায়, আর শীতের সাথে প্রচন্ড বাতাস ঘূর্ণিঝড় তাদের খেমাগুলি তাঁবুগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে সব নিয়ে গেল, রাতারাতি তারা পালাতে দিশা পেল না। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিচ্ছেন, কোনো কিছুই নেই, একটিও কোনো কাফের নেই, আর তাদের তাঁবু কিছুই নেই, সব গেছে আল্লাহর এ বিশেষ সাহায্য চলে গেছে। তারপর মুনাফিকরা এত ভয়ভীত, তারা তাদের ধারণা লামিয়াজ হবে, এখনো সম্মিলিত বাহিনী যায়নি। ওয়াইয়াতিল আহজাব ইয়াওয়াদু লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব ইয়াসআলুনা আনবাইকুম, আর এই সম্মিলিত বাহিনী সম্পর্কে যদি চলে আসে কখনো মদিনার উপর হামলা করার জন্য, তাহলে তারা মদিনায় থেকে ঝুঁকি নিতে চায় না, এরা দূরে কোথাও মরুভূমিতে বেদুইন যাযাবর যারা আছে ওদের মাঝে থেকে, বকরি ছাগল যে যাযাবররা চড়ায় মাঠে ঘাটে মরুভূমিতে, ওখান থেকে দূর থেকে খোঁজ নিবে, আরে মোহাম্মদের হইল কি রে, আছে না গেল। তারপরে সম্মিলিত বাহিনী যে এসছে মদিনার উপর আক্রমণ করে এসছে, ওরা গিয়েছে না যায়নি, যতক্ষণ দুশ্মন শত্রু না যাবে কাছে আসবে না, ঝুঁকি নিতে চায় না এরা। আল্লাহ বলছেন ওয়াইয়াতিল আহজাব, এই সম্মিলিত বাহিনী পুনরায় যদি আবার আক্রমণ করে আসে, ইয়াওয়াদ্দু, তাহলে মুনাফিকরা নিজেদের জন্য পছন্দ করবে যে লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব, যদি এরা বেদুইনদের সাথে মরুভূমিতে অবস্থান করত, ইয়াসআলুনা আনবায়কুম, আর তোমাদের সংবাদ সম্পর্কে মাঠে ঘাটে লোকজন যারা আসছে মদিনা থেকে আসছে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতো, মদিনা থেকে আসলে আচ্ছা বলো তো ওখানকার খবর কি, আরে মুসলমানদের খবর কি, আর ওই যে মদিনাকে ঘেরাও করেছে চারিদিক থেকে এসে আরব গোত্ররা তাদের অবস্থাটা কি, দূর থেকে তারা জানতে চায়। ওয়ালাউ কানু ফিকুম, আর যদি তারা থাকতো মদিনায়, মা কাতালু ইল্লা কালিলা, তাহলে সামান্য ছাড়া তারা কখনো সশস্ত্র যুদ্ধ তোমাদের সাথে করতো না, কোনো সাহায্য পাবে না মুনাফিকদের কাছে, আল্লাহ পাক বলে দিচ্ছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এখানে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছে নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই খন্দকের যুদ্ধের মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, তিনি যা বলেন সেই মোতাবেক তোমরা কাজ করো, মুনাফিকি করবে না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে যে হে মানব জাতি, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন উত্তম আদর্শ। লেমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাতে আশাবাদী এবং পরকালে বিশ্বাসী, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে আদর্শ। আর যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নাই, তারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আদর্শ মনে করবে? তারা তো দুনিয়ামুখী, সুতরাং দুনিয়ার যত পাপিষ্ঠ যারা ভোগ বিলাসী তারা তাদের আদর্শ, কে কত বেশি পয়সা ইনকাম করতে পেরেছে আর কিসের মাধ্যমে ইনকাম করতে পেরেছে, সুতরাং সেটি আদর্শ। আজকাল ফিল্মের জগতে প্রচুর পয়সা, আজকাল পলিটিক্যাল কাজে খুব পয়সা, একবার যদি 5 বছরের একটা এমএলএ এমপি হয়ে যায় তাহলে গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যাবে, হ্যাঁ বংশ পোষা হবে, এগুলো পেটের চিন্তা, এগুলি হচ্ছে তাদের উন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন তাদের আদর্শ হবে? তাদের আদর্শ হচ্ছে যত দুনিয়ার পাপিষ্ঠ খারাপগুলি। আজকালকার যুবকদের আদর্শ হচ্ছে দুনিয়ার বড় বড় যারা খেলাড়ি, তারা আদর্শ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফিল্ম স্টার, এরা হলো আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে আল্লাহ পাক উত্তম আদর্শ করে পাঠিয়েছেন তার অনুসরণ করার তৌফিক হলো না, কি করে সত্যিকার অর্থে মুসলিম হবে আর কি করে রাসূলের শাফাত পাবে? যারা আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী তারাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের নিয়াসা দিনকে বাস্তবায়িত করবে। ওয়াজাকার আল্লাহ কাসিরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাহলে রাসূলের সাথে সম্পর্ক থাকবে। ওলাম্মা রাআল মুমিনুন আল আহজাব, আর যখন মুমিনরা সম্মিলিত বাহিনীকে দেখেছিল মুনাফিকদের বিপরীত, কালু তখন বলেছিল, তারা খুশি হয়েছিল আর ভয় ভীত সন্ত্রস্ত হয়নি, হাজা মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলু, এদেরই তো আল্লাহ ওয়াদা করেছেন যে এরাকে তোমাদের সামনে এনে হারাবো, পরাজিত করব আর তোমাদেরকে বিজয় দান করব। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূল, এবং আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন আমাদেরকে। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এই সম্মিলিত বাহিনীর হামলায় খন্দকের যুদ্ধে মুমিন সাহাবাই কেরামদের মুহাজির আনসারদের ঈমান আর আত্মসমর্পণ আরো বেশি বৃদ্ধি পেয়েছিল, ঈমান মজবুত হয়েছে। মুমিন বান্দা যত বেশি বালা মুসিবত আসে তত পাকা ইটের মতো হয়ে যায়, মাটিকে যত পোড়াবেন তত শক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর সত্য পথে চলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قل عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مل أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور السلام عليكم أمي محمد بدر الدجان أدوي أبنا رأيك شن فيش تي في بانلا ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, শত্রুকে জয় করুন। ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 34। হে নবী, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না, তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো, তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে। শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।